الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله سيدنا محمد وعلى آله وصحبه ومن والاه. ما بعد، أجاء كتاب الأربعين النووية إمام نووي لكده هي كتاب التو يقول تدش لمبر الدرس واحد الحديث الواحد الحادي والثلاثون. إذا في الدنيا يحبك الله، دنيا توكن دورتك، دنيا في الدولة ترى الله يغضب. حيب الحديث عن أبي العباس سهل بن سعد الساعدي رضي الله عنه قال: سهل بن سعد الساعدي بقى صحابي جليل كوني أبو العباس طائفة مد. جاء رجل إلى النبي صلى الله عليه وسلم، ما نشبك رسول النبي صلى الله عليه وسلم هذا الشيء، فقال طيخ يدي: يا رسول الله، أو رسول الله، دلني على عمل إذا عملته أحبني الله وأحبني الناس. مركن إن لهم ده هذا حميان قل لي من الله يعطي قريبه مره من شيء يعطي قريبه. فقال طيب رسول الله صلى الله عليه وسلم جواب ديده: ازهد في الدنيا يحبك الله، وازهد فيما عند الناس يحبك الناس. دنيا يانو ده كيغر دم نوديس، دنيا يانو توي كيغر كيمت دلتوني على فلا دنيا يانو خود الله يتراد قريبه আর হতে মানুষের বুতর মানুষের তো টিয়া পয়সা, মানুষের মালদা, মানুষের তো ফোন, মানুষের তো লোন, মানুষের তো ফাইবা, মানুষের তো লইম, ইয়ানোর আশা করে দেবো ইয়ানোর কি দিলত নেড়াই ফেলা হতরা তোর মানুষই আদত করিব হার কে কতি আনসুই দুনিয়ার মহাব্বত যদি দিল তাকে দৌলে যে মহাব্বত যদি নাকি ইনসানে অতর বারে খামা হকর তোয়ারে বেশ হারামত পৌঁছে গই গুণত পৌঁছে গই নুয়াজ দোয়ার দেখ করে তবই জাগই ইনদিল্লা নুয়াজ দোয়ার মতো খুশু নোয়াইয়ে ইনলা কেন শুলে তালক জাগই ইনলা বকি জকি ইনলা গড়ে হতো মানুষে ফরজ আদে নগরে ইতারা ওই দিকে দুনিয়ার মহাব্বত মত ফরি গিয়ে দুনিয়ার গৌরতম ফরি গিয়ে ইয়ান দোয়ার গুণা তাল্লা আর তো দুনিয়ায় হামা পরিব আখর তো হামা পরিব ইয়ান মানে হো দুনিয়ায় ফিট দেবল নিসাইও দুনিয়ায় হামাইতে হয়ে আল্লাহ আল্লাহে দুনিয়ায় হামাইতে হয়ে কি আল্লাহ ইনসান তো রিজিক খামা পরে ইনসান তো ফেট আছে গরবারে আছে তেনহলে খামা পরিব ওলা কিন ইনরে আত রাখা পরে দুনিয়ার মহাব্বত দিল ন দুনিয়ার মহাব্বত রাখেন ন দুনিয়ার যদ্দুর লাগে দুধ ইস্তেমাল করেন দুত্বন লেকিন আখিরতর মহাব্বত রাখুন আখিরতল্লাহ বিশু খুশি করুন দুনিয়ার মধ্যে যদ্দুর লাগে দুধ তোন ইয়ান এটা মতলো দুনিয়া তুই যদি আখিরতর মনটো যদি দুনিয়ার দুনিয়াতে ফিস্তা দিয়ে পারো আখত মন্ত্র দিয়ে পারো তোমার আল্লাহ আদত করিবে হামা কেন দুনিয়া ফিতনা করে তো হয়ে দিন দুনিয়া আখর দুনিয়ান হওয়াতে খামা পরে লেকিন আখরতল্লাহ মহাব্বত রাখা পরে আখরতল্লাহ বেশ কেয়াল দুনিয়ার মহাব্বত দিলম্বা না রাখুন দুনিয়ার মামলাই বা খড় রাখুন আতম মানে এখানে যদ্দুর খামাইবে যদ্দুর লাগে দু বেশ আছে সৎকা খায়রাত করি বলো জমা রাখি আরে মানুষের তো নদী সৎকা খায়াত নগরি ইবাদা আছে কি জুহুদ উল্ডা তই ওয়াজাত ফিমা আইন্দা নাস হিব্বুক আন্নাস মানুষের খাসে সিনা সিন ফিকিন নগরি সিন দেবলে দিব দুই বেলা মানুষ আদর করবে হাকি সই মানুষের কে লালসি করলে মানুষের তো ফাইব লোক করলে মানুষের তো মাগার থাকলে মানুষের বারবার মানুষের কে খেয়াল করলে মানুষই তা দে না পারে সুবহান আল্লাহ আল্লাহ কে খেয়াল করলে আল্লাহ কে লালসি করলে আল্লাহ দিব দিয়ে আশা করলে আল্লাহ তো মাগিলে খুশি করে আল্লাহ কে সায়ার খামাইলে এলে আল্লাহে অনজ্ঞানিত আদত করে কি মানুষই হলে গেল মানুষের দিয়ে দিলে মানুষের দিয়ে নেবার ইয়া মারুফ তাহলে যেহেতু মানুষের তো আনি না মাগিব মানুষের মোতাজ নেব তো মানুষের আদত করিব যেহেতু আল্লাহর মোতাজ হবে আল্লাহ তো মাগিব তো আল্লাহ আদত করিব হাদিস ইবনে হাসান এম কই ইমাম নাওয়ী রাওয়াহু ইবনে মাজাহ ইবনে সুনান ইবনে মাজাহ মধ্যে রিওয়ায়াত ওয়ে আরও অন্য কিতাব মধ্যে বি আসানিদ হাসানা ইসনাদ হাসান লিয়াদে ওয়াল্লাহু আলাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম।